الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أجا كتاب رياض أجا كتاب الأربعين النووية إمام نووي لك كده كتاب الطو على لمبر الدرس الله عز وجل الدوران هذا الطمزي الله عز وجل التقوى ركون هذا زغمزي عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال أبو ذر جندب بن جنادة رضي الله عنه أبو ذر الغفاري خدي باريا صاحب كل مدى زاهد هذا الصحابة بيش زاهد صحابي دنيا ده آخر طول منتهون دام نود ده أدين الله أبو عبد الرحمن معاذ بن جبل معاذ بن جبل الأنصاري تاني صاحب كل بكون طورا فقيه أفقه الأمة أمة الإسلام يا مدى يفضل فقيه نعم نبي صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم حديث رواية قريبة ما يدير رسول الله صلى الله عليه وسلم كان اتق الله حيثما كنت الله عز وجل ريتوي دورا الله عز وجل التقوى راك طور نفسه مزي زيوت زابي زاقو زيوت تابي تاقو زيوت أصلا زيوت تقوى ماني تقوى ماني الله عز وجل دورا كون دي بمزي الله عز وجل زيان خيان قرن زيان نغدت خيان نغرن آر موت الطيادي قرن يعني يديكي تقوى طي سيوت آسو سيوت الله دورش آر دي خدوني دور مستمدو إلى الله دوري قرز دي الله دوري آر خدوني فوان ججر موتي بولي الله نورا شورا خايبو هذا دي افان خايبو تيلي ميشي دم منازغان خايبو بو دولا بازي غوري امتو بالا من شرمان زلو غمو جاگوي امتو غاگا تلو خدا بجا گوي انا لان آراء الله ده نورا ده سوئي غوري ده باز زگر دورا باز زگر نورا ده تقوى باز زگر نو يم مانا هر زگر مده الله ده دورا بودي و تقوى راكا بودي والله وات النبي صلى الله عليه وسلم خطين قد بيه وات بيع السيئه الحسنه تتمحوها هذا قد تجد كن بوداي جو دوله كن غنا جو دوله غلط جو دوله قد جلدي غدي هون هون يا انا في سي سي اكم بالا هم قول يعني توبه قول استغفر قول صدقه قول نواس قول زهير قول كم كم هم قول الله راضي الدين لله تمحوك يلا بالايه বালা হামি আনে বুড়াই খাম ওয়ানরে শুপাই ফেলাইব ওয়ানরে বুঝাই ফেলাইব তাম হাম আনে বুঝাই ফেলাইব আল্লাহ আজ্জা ওজালে বালা জরিয়ে বুড়াই উত্তর করে সব জরিয়ে গুণা মাফ করে এটা লওয়া এনলে ইয়ান বেশি হুঁশিয়ারি হতুন মানুষ গুণা করে গড়ার থাকে লা ভাই গুণা হতে বেক্ষণ তৈরি যাবে শতান অসুসাদে এনলে গুণা তো বাঁচি না পারে শতান অসুসাদ তো লেকিন যদি গুণ ফজ্জুদ হইলে হনাম বালা গুণি ফেলো তবা করো ইস্তগফার করো জিকির করো দুধ শরীফ করো আল্লাহ তো মাফস উজু বানাই উজু বানালে সবকে তখন বুকু মাফে যাবে কর উজু বানাই দুরাহ নস করো বানা আল্লাহ তো মাফস বুকু মাফে যাবে গুণা তিন দিল্লে মা বাবা মা বাবা ফরমান দেরি করো বিয়ার এম মাস আছে খুবই উগ বিয়ার এম মাস আছে মতো হত্য হাজার বিদে সে ইতাল বলি বিন্না গিয়ে দেবলে হাজুন দেবেন দোয়া করে বিন্না গিয়ে হাজুন গিয়ে দেবলে বিন্না দোয়া করে সুফান আল্লাহ মা বাবা ফরমান দেরি করো ছন্ন তোমাদের ফোসন তুই ইনি গুণা মাফ করি বলা নওয়াজ ফরন কোরআন শরীফ ফরন বালা হামক কুল করন সৎকা করন সবকে এই গুণারে ইন লাগে নিয়ে ফেলা তো জিন্দিকে ওই নে ফানি নিয়ে ফেলা গে ফানি ওই নিয়ে ফেলা হত ওয়াকালিক ইন্নাস বি খুলুকিন হাসান আর হত মানসুল্লাহ আরে তুই ইন্দিল্লা মামলা কর ইন্দা বর্ত কর দেখি বালা বর্ত কর বালা মামলা কর আখলাক সৌন্দর্য আখলাক মামলা কর চিজড়াই গাইলদি তেসরাই ইঙ্গুরি ন উজিত্তা গুরি তুকাব্বরি গুরি ফুড়াই গুরি মোবর গুরি মো খালা গুরি মো ফিরে গেলেন লাগুন ন খুচুরি খুচুরি গাল দিন লাগুন ন বলকে সুন্দর করে গল লাগে মানুষ তুই আখলা গুলো মা আমলা সুন্দর যে মা আমলা নদী মা আমলা লয়ে ইন্দিল আখলা গুলো মানুষের মা আমলা করি খেললা এ আখলা কি ইনে আল্লাহর সোয়াফত মিজাম বড়াই পালা সুফান আল্লাহ খুদ মানুষে সোয়াফ এদিন গরি না পারে লেখে আখলা গুলো উড়ে যাবে যে নাকি নেবি সস্তম হয়ে খদে আখলাক বালা বলে আল্লাহর সোয়াফত মিজাম বড়াই পালা আর কি মানুষ বলে বালা আখলাক জরিয়া রাত্রে নসু যদি দিনটি যত যদি নিলাম সে সব ফাইব সব ভাগ নিলাম রাহ তিরমিদি তিরমিদি শরীফ রিবায়াত আর তিরমিদি শরীফ হয়তো ওকাল হাদিস হাসান হাদিস হাসান বল হইয়ে ইমাম তিরমিদি ওল্লাহ وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم